السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাতে মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। খতমে নবুয়ত এর উপরে আলোচনা হচ্ছিল। ইসলামের মূল আকীদা তিনটি বিষয়, এক নম্বর হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়াত তাওহীদ, দ্বিতীয় বিষয় রিসালাত, তৃতীয় বিষয় আখিরাত। আমরা তাওহীদের বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা এখানে করেছি। তাওহীদের বিপরীত শিরিক, আল্লাহর সঙ্গে অংশীদার বানানো, এ বিষয় নিয়েও এখানে অনেক আলোচনা হয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে রেসালাত। এই রেসালাতের একটা অংশ হচ্ছে খতমে নবুয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য নিয়ে, সেটা আমরা আগে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে দানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই গোলামি করার জন্য। মানুষ শুধুমাত্র আল্লাহর গোলামি করবে, আর মানুষের জন্য আল্লাহ তাআলা অন্য সমস্ত মাখলুককে গোলাম বানিয়ে দিয়েছেন। চন্দ্র সূর্য মানুষের গোলাম, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া সবকিছুই মানুষের গোলাম। সূর্য আমাদের আলো দেয়, চন্দ্র আমাদের আলো দেয়, নিয়মিত খেদমত করে যায়। এরকম দুনিয়াতে যত প্রাণী, যত মখলুক, এমনকি জমিন পর্যন্ত মানুষের গোলামি করে। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এটা আমি আগেও আলোচনা করেছি যে আল্লাহর নির্দেশ দুই রকম, একটা হচ্ছে তাকভিনি, বা প্রাকৃতিক। মানুষের দেহের মধ্যে ডাক্তাররা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু এই যে একটা মেশিন ফিট করা আছে এরকম ভাবে রক্তটাকে পরিষ্কার করে এইখানে এসে থেমে যায় যে এটা কেন এরকম করছে, কার নির্দেশে? এখানে এসে সমস্ত চিকিৎসা বিজ্ঞানী থেমে যায়। আল্লাহর যতক্ষণ পর্যন্ত ওর উপরে নির্দেশ রয়েছে অতক্ষণ পর্যন্ত সে ওখানে বসে রক্তটাকে পরিষ্কার করতে থাকবে, ওখান থেকে রক্ত সাপ্লাই দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সব মখলুক মেনে চলে। মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম বিধান দিয়েছেন, এক প্রকার বলেছিলাম তাকভিনি, যা মানুষ মানতে বাধ্য, হাত দিয়ে ধরা, পা দিয়ে চলা, কান দিয়ে শোনা, চোখ দিয়ে দেখা, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, এগুলোর ব্যতিক্রম মানুষ করতে পারবে না। ইচ্ছে করলেও সে নাক দিয়ে খেতে পারবে না, চোখ দিয়ে শুনতে পারবে না, কারণ এগুলো তাকভিনি। এগুলোর উপরে আল্লাহর নির্দেশ ওরকম আছে, ওরা আল্লাহর কাছে আল্লাহর হুকুম মেনে চলে। দ্বিতীয় প্রকার হচ্ছে তাশরিঈ, শরিয়াতের বিধান। এই শরিয়াতের বিধান নবীদের মূল দাওয়াত একটাই ছিল, আমি এটা গত জুমাতে আলোচনা করেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাহফিল সাজিয়েছেন এই পৃথিবীতে, একটা ওয়াজ মাহফিল। আমি গত রাত্রে মাহফিল করেছি সিলেটে, আসছি কিছুক্ষণ আগে। সিলেটের অনেক বড় মাদ্রাসা, গহরপুর মাদ্রাসা, অনেকেই নাম জানেন, ওর একার বড় পীর সাহেব ছিলেন শাইখুল হাদিস আল্লামা নূরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই, ওনার মাদ্রাসায় মাহফিল ছিল, সারা রাত্র মাহফিল, অনেক বক্তাদের নাম। আমি বললাম যে আমার তো জুমা পড়াতে হবে, ওই শেষ রাত্রে বয়ান করে গেলে আমি জুমা পড়তে পারবো না, তো আমাকে এসার পরে দিল, প্রায় সোয়া দুই ঘন্টার মতো আলোচনা হল, অনেক বক্তাদের নাম। কোন বক্তার নাম বড় অক্ষরে, দেখা যায় মাহফিল যখন শুরু হয় তখন কি বড় অক্ষরের বড় বক্তা আগে আসে না নিচের দিকের ছোট বক্তা আগে আসে? নিচের দিকের ছোট বক্তারা আগের থেকে আসতে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার তাওহীদ প্রচারের জন্য, আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য নবী রসুলদের বক্তাদের তালিকা তৈরি করলেন। এই তালিকায় আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের নাম ছিল। এই তালিকার মধ্যে সর্বপ্রধান এবং সর্বশ্রেষ্ঠ বড় অক্ষরে যার নাম, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার মাহফিল যখন শুরু হল, মাহফিল শুরু হল, বক্তা এক একজন করে আসতে শুরু করলেন, আদম আসলো, মুসা আসলো, নূহ আসলো। এই দ্বীনে দাওয়াতের তিনটা স্তর ছিল। মানুষের জীবনে যেমন একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বার্ধক্য, ঠিক এরকম ভাবে ইসলামের শিশুকাল ছিল নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত। এই সময়ে শুধুমাত্র তাওহীদের দাওয়াত ছিল, মানুষ শিরিক করবে না, আল্লাহর একত্ববাদ বিশ্বাসী হবে, আল্লাহর ইবাদত করবে, এটাই তাদের আকীদা রাখলেই তারা হাল চাষ করবে, এটা ইবাদত, কবর দিবে তা ইবাদত। ওই যে আদমের এক ছেলে হাবিল, যখন কাবিল যখন হাবিলকে হত্যা করল, মাটি দিবে কেমনে এটা তার জানা নেই, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠাইলেন আর একটা মরা ফেরেশতা নিয়ে কাকের সুরত ধরে কবর দেওয়া শিখাইল। এইভাবে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে ওহীগুলো আসে এগুলো ছিল বিভিন্ন বিষয় নিয়ে। নূহ আলাইহিসসালামের থেকে মানুষের মধ্যে শিরিক ঢোকা শুরু করল। এই জন্য নূহ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত দিয়ে প্রেরণ করলেন। এখান থেকে নবুয়াতের রেসালাতের যৌবন শুরু হল। ঈসা আলাইহিসসালামের ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত যৌবন ছিল, এরপরে আস্তে আস্তে শেষ দিকে আসতে থাকে। মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম আসলেন। ঈসা আলাইহিসসালাম এসে ভবিষ্যৎবাণী করে গেলেন, সূরা সফের ভিতর আছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا عيسى عليه الصلاة والسلام بني إسرائيل কে উদ্দেশ্য করে বললেন, হে বনি ইসরাঈল, إني رسول الله إليكم আমি তোমাদের প্রতি রসূল হিসেবে আগমন করেছি, তোমাদের প্রতি, গোটা বিশ্ববাসীর জন্য নয়, বনি ইসরাঈলদের জন্য। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, আমি আমার আগের যে কিতাব তাওরাত সেই কিতাবকে আমি সমর্থন করছি, তার সত্যায়ন করছি। ওয়া মুবাশশিরাম বিরাসূল, আর আমি একজন রসুল সম্পর্কে সুসংবাদ দিচ্ছি, একজন রসুল সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিম বাদি, যিনি আমার পরে আসবেন, আমার পরে যার আগমন ঘটবে, সেই নবী যখন আসবে সেই নবীর প্রতি তোমরা ঈমান আনবে, তাকে সাহায্য সহযোগিতা করবে। ইয়াতিম ইমবাদি ইসমুহু আহমদ, তার নাম হবে, আমাদের নবীজির নাম আসমানবাসীদের কাছে আহমদ, দুনিয়াতে মুহাম্মদ। আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আসমানের ফেরেশতারা করে, জমিনের মাখলুকাত করে। আসমানে সেজন্য আল্লাহর প্রশংসা যে যত বেশি করতে পারে তার তত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির নাম আসমানে করেছেন আহমাদ, মানে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী। আর দুনিয়াতে মুহাম্মদ, মুহাম্মদ মানে হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত, তার মানে দুনিয়াতে যত মানুষের প্রশংসা হবে, যত মাখলুকের প্রশংসা হবে, কিয়ামত পর্যন্ত যার প্রশংসা স্থায়ী থাকবে তিনি হচ্ছেন এক ব্যক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি মুহাম্মদ। আল্লাহু আকবার, কত মুহাদ্দিসিনে কেরাম বের করেছেন মুহাম্মদ আহমদ এই দুইটার নামের মধ্যে একটা অক্ষর নুকতাওয়ালা অক্ষর নাই। আরবিতে অক্ষর কয়রকম? দুই রকম, কিছু নুকতাওয়ালা কিছু নুকতা ছাড়া। আমাদের নবীজির যে প্রসিদ্ধ দুইটা নাম আহমদ এবং মুহাম্মদ, এর মধ্যে কোন নুকতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই নবীর নামের মধ্যে কোনো কালো ফোঁটা নেই, নুকতা নেই, ওই নবীর চরিত্রের মধ্যে আদর্শের মধ্যেও কোন কারণ উক্তা নাই। বুঝুন, সুবহানাল্লাহ, মুহাম্মদ বলতে গেলে নামটা ঠোঁটে ঠোঁট লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন যেই নবীর নাম বলতে গেলে ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে যায়, ওই নবীর আদর্শ যদি কোন সমাজ, কোন জাতি, কোন দেশ, কোন মানুষ যদি বাস্তবায়ন করে তাহলে সেই সমাজের মানুষের অন্তরের সঙ্গে অন্তর মিলে যায়। আজকে কেন এত সমস্যা? নবীর আদর্শ ভালো লাগে না, নবীর নামে মিলাদ পড়তে ভালো লাগে, খারাপ লাগে না, মিষ্টি খাওয়া যায়, কিন্তু আদর্শ বাস্তবায়নের বিষয় আসুক তখন আর থাকে না। এই নবীদের সিলসিলা শুরু হল, সর্বশেষ নবী আসলেন, এসে ঘোষণা করলেন যে আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে দুনিয়ার সমস্ত মানুষেরা শোনো, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সমস্ত মানুষের কাছে রাসূল হিসাবে আগমন করেছি। সূরা আরাফ 158 নম্বর আয়াত। জামিয়ান সমস্ত মানুষের জন্য, কোন এলাকার জন্য না, খাস কোন সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত নবুয়াত এবং রেসালাতের যত ধারাবাহিকতা ছিল, প্রধান মেহমান আসার পরে আর কারণ নবী হওয়ার কোনো সুযোগ নেই। প্রধান বক্তা যখন মাহফিল শেষ করে দিল, এবারে মাহফিল শেষ, এই কিছুক্ষণের মধ্যে মাইক খুলে ফেলল, শামিয়ানা খুলে ফেলল, লোকজন চলে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী করে সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। এটা আকীদার বিষয়। আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান, এর মানে এতটুকু না যে আপনি খালি সাক্ষী দিয়ে ছেড়ে দিলেন, এর মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এগুলো অনেক বিষয় ইনশাআল্লাহ এর আলোচনা আমরা করব। আমি এখন যেটা একটা অংশ নিয়ে আলোচনা করছি, খাতমে নবুয়ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, এর পরে আর কোন নবী আসবে না। এজন্য কোরআন বলছে ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সমস্ত মানুষের কাছে রাসূল। এর পরে অংশ আল্লাহ তাআলা বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই মহান আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে আগমন করেছি, যার ক্ষমতা আসমানে আর জমিনে, যার ক্ষমতা সর্বত্র। ইঙ্গিত করা হল আল্লাহর ক্ষমতা যেখানে যেখানে পর্যন্ত আছে এবং যতদিন পর্যন্ত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং খতমে নবুওয়াত ততদিন পর্যন্ত তত জায়গায় থাকবে। এরপরে আর কোন নবী আসতে পারবে না, এরপরে আর কোন রসুল আসবে না। এরপরে যদি কোন ব্যক্তি নবুয়াত দাবি করে, রিসালাত দাবি করে, সে ব্যক্তি দাজ্জাল। আল্লাহ নবী সাবধান করেছেন সালাসুন আযকাযাবুন, 30টা মিথ্যাবাদী আসবে। কয়টা? দাজ্জালুন, এরা সত্য মিথ্যা মিলাইবে, দাজ্জাল হবে। কুল্লুহুম ইয়াযউমু আন্নাহু নাবিয়্যুল্লাহ, এদের প্রত্যেকে দাবি করবে সে আল্লাহর নবী, নবুয়াত দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন। আল্লাহ তাআলা এজন্য কত সতর্কতা অবলম্বন করেছেন। আল্লাহর নবীর কোন পুত্র সন্তান জীবিত ছিল? কেন জীবিত ছিল না? কোরআন বলছে, কোরআনুল কারীম সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো কোন পুরুষের পিতা নন, কোন পুরুষের পিতা নন। পুরুষ সন্তানগুলো সব মরে গেল, মেয়ে সন্তানগুলো ছিল, কেন পুরুষ সন্তানগুলো চলে গেল? তাফসীরে লেখে পুরুষ সন্তান যদি থাকে তাহলে খুব সম্ভাবনা আছে, দেখেন না পীর সাহেবদের গদ্দি নাসিন, পীর পীর থাকা অবস্থায় পীরের ছেলেকে বলতে হবে শাহ সাহেব। কি বলতে হবে? শাহ সাহেব। আর মরলে পরে গদ্দি নাসিন, মানে পীরের একটা গদ্দি আছে। এগুলো সব ফার্সি শব্দ, আমি বলি না যে এর উৎপত্তি ফার্সি ইরান থেকে। নাসিন ফার্সি শব্দ, মানে যে বসে, তার মানে হচ্ছে গদ্দি নাসিন, গদ্দি পর বয়েঠনে ওয়ালা, গদ্দির উপরে যে বসে থাকে তাকে বলা হয় কি? আল্লাহর নবীর এমন কোন গদ্দি ছিল নাকি? দুনিয়াতে নিয়ম হল কোন রাজার ছেলে রাজা দাবি করে, পীরের ছেলে পীর দাবি করে, অথচ সবাই জানে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না, পড়ালেখা না করলে হতে পারে নাকি, যোগ্যতা অর্জন না করলে হতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর যদি পুত্র সন্তান থাকত, সন্তান নাই তারপরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ছোট মেয়ের জামাতা, আমরা সমস্ত সাহাবীদেরকে মহব্বত করি, ভালোবাসি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, মহব্বত করি। তার মানে এই নয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে গিয়ে আগের যে কয়জন সাহাবী তাদের গালিগালাজ করব। কালকে আমাকে একজন ফোনে জিজ্ঞেস করলো যে হুজুর, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি গাদিরে খুমে, সিয়াদের একটা হাদিস, গাদিরে খুমে আলীকে খলিফা নিযুক্ত করে গেছেন। আমি বললাম যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল খলিফা নিযুক্ত করে থাকতেন, তাহলে আবু বকরকে, ওমরকে, ওসমানকে যখন খলিফা বানানো হল, ওমর আলী কেন তার বিরুদ্ধে জিহাদ করলেন না? ইমাম হোসাইন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন, কিসের জন্য? ইয়াজিদ তার দৃষ্টিতে খলিফা হওয়ার যোগ্য নয়। ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য নয় বলে যখন ইমাম হোসাইন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং পুরান নবীর পরিবার নিয়ে জীবন দিলেন, বোঝা গেল আবু বকর, ওমর, ওসমান যদি সত্যিকার খলিফা না হতেন, যোগ্য খলিফা না হতেন, তাহলে আলীর জন্য, হাসানের জন্য, হোসাইনের জন্য ফরজ ছিল তার বিরুদ্ধে যুদ্ধ করা, ঠিক কিনা? তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন না, যুদ্ধ করলো কার সাথে? এসে ইয়াজিদের বিরুদ্ধে। বোঝা গেল আগের তিনজন ঠিক ছিল, কি ছিল? এর চার কোন প্রমাণ লাগবে? শিয়াদেরকে জিজ্ঞেস করো, যদি আবু বকর, ওমর খলিফা সঠিক না হয়ে থাকেন, তাহলে আলী কি রাদিয়াল্লাহু তাআলা ভয়তে কি তাহলে উনি চুপে গেছিলেন? ওনাকে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত দিয়ে থাকেন, এটা একটা আমানত, সেই আমানত প্রকাশ করা দরকার ছিল, সে আমানতের জন্য যুদ্ধ করা দরকার ছিল। বরং আলী রাদিয়াল্লাহু তাআলা তো তাদের খেলাফত মেনে নিলেন। তাহলে বোঝা গেল এই যে আমাদের দেশে শিয়া, যেটা আমি দুই জমা আলোচনা করেছি আগে, কাদিয়ানি, এই লোকগুলোকে তৈরি করেছে কার? আমি একটু পরে আসতেছি। বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, পুরুষের পিতা নন। পুরুষ সন্তান থাকলে লোকেরা তাকে নবী দাবি করবে, ওইটাই বলছিলাম যে পুত্র নাই তারপরেও জামা তাকে ধরে নবী বানানো শুরু করে দিল, নবীর ওসি, নবীর খলিফা। আর পুত্র থাকলে কি অবস্থাটা হতো? আল্লাহ তাআলা সেই জন্য সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই আয়াতটাকেও নিয়ে গেছে মিলাদ পড়তে। অথচ কতবার গুরুত্বপূর্ণ একটা আয়াত, আল্লাহর নবীর খতমে নবুয়তের আয়াত, এইটা পরে মিলাদ শুরু করে, বা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুরু করে দিল, কি পরে ও নিজেও জানে না। পরিষ্কার বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। পরিষ্কার হয়ে গেছে না কেন পিতা নন? ওয়া লাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রসুল, তোমাদের সঙ্গে তার সম্পর্ক, রেসালাতের সম্পর্ক, তিনি তোমাদের রসুল, তোমরা তার উম্মত, এছাড়া আর কোন সম্পর্ক নেই। তিনি আল্লাহ নন, আল্লাহর অবতার নন, আল্লাহর পুত্রও নন, খবরদার বাড়াবাড়ি করবে না। এজন্য তোমরা সাক্ষী দাও স্পষ্টভাবে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ, গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহ নন। এই সাক্ষী দেয় আবার কত বাড়াবাড়ি। ওয়া খাতামান নাবিয়িন, এবং খাতাম, খাতাম বলা হয় যা দ্বারা সিল মারা হয়, খাতামান নাবিয়িন, গোলাম আহমদ কাদিয়ানি তর্জমা করেছে খাতাম মানে আংটি, মানে শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু শ্রেষ্ঠ নবী, শেষ নবী নন, নবুয়তের দরজা উনি খুলে দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আয়াতের ব্যাখ্যা বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা পাঁচটা জিনিস দান করেছেন, তার মধ্যে একটা হচ্ছে খুতিমা বিয়ান নাবিয়ুন, আমার মাধ্যমে নবুয়তের সিলসিলা, নবুয়তের ধারাবাহিকতাকে মোহর করে দেওয়া হয়েছে, সিলগলা করে দেওয়া হয়েছে, এরপরে আর কোন নবী আসবে না। ফালা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি ওয়ালা শরিয়াতা বাদা শরিয়াতি, আমার নবুয়তের পরে আর কার নবুয়ত আসবে না, আমার রেসালাতের পরে আর কোন রসুল আসবে না, আমার উম্মতের পরে আর কোন উম্মত আসবে না, আমার শরিয়াতের পরে আর কোন শরিয়াত আসবে না। যদি দাবি করে সে কি দাজ্জাল, সে দাজ্জাল, আল্লাহ রাসূল বলে গেছেন দাজ্জাল, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। এবার আসুন আমরা দেখি কোন ফাঁকফোকর আছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত থাকাকালীনই, জীবিত থাকা অবস্থায় একজনে নবুয়াত দাবি করলো ইয়ামান থেকে, মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামা। এই মুসাইলামা নবুয়াত দাবি করলো, কিছু লোক তার উম্মত হল এবং সে আল্লাহর নবীকে পত্র লিখল, চিঠির ভাষা, মিন মুসাইলামা তা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। আল্লাহর চিঠির উপরে লেখা থাকে, আরবের নিয়ম হল এরকম, কে পাঠাচ্ছে কার কাছে ওটা এইভাবে লেখা থাকে। আল্লাহর নবীর চিঠিতে বলা আছে মিন রাসূলিল্লাহ, মিন মুহাম্মাদ রাসূলিল্লাহ ইলা অমুক, মুহাম্মাদ আল্লাহর রাসূলের পক্ষ থেকে অমুকের প্রতি। তো এই মুসাইলামা আল্লাহর নবীর কাছে পত্র লিখল, মিন মুসাইলামা তা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। আল্লাহর নবী আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি, তার মানে নিজেরটাও মানল আল্লাহ রসুলকে মানল, সে এটা ভাগাভাগি করে আর কি। এরপরে লিখল ফাইনাল আরদা নিসফুহা লি ওয়া নিসফুহা লাকা, ফাইন্নি কদ উশরিকতু বিকা ফিন নুবুয়া, আমাকে আপনার সঙ্গে নবুয়াত এবং রেসালাতের ব্যাপারে অংশীদার করা হয়েছে, সুতরাং অর্ধেকটা পৃথিবীর নবী আর রসুল আমি আর অর্ধেকটার নবী রসুল আপনি। কিন্তু দুর্ভাগ্য কুরাইশ বংশের যে তারা আপনাকে মানে নাই, আপনার বিরুদ্ধে আপনার উপর জুলুম করেছে। এখানে আবার একটু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো হওয়ার চেষ্টা করলো, ওয়ালাকিন্না কুরাইশান লা ইয়ালামুন। আল্লাহর নবী এবারে দেখেন পরিষ্কার হওয়ার বিষয়, ওর কাছে কোন প্রমাণ চাইছেন? প্রমাণ চান নাই। আল্লাহর নবী ওই চিঠিরই অপর পৃষ্ঠা লিখে দিলেন, লেখাই দিলেন মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ ইলা মুসাইলামাতাল কাযযাব সালামুন আলা মান ইত্তাবাল হুদা ফাইনাল আরদা কুল্লুহা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, আল্লাহর রসুল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি। কি বললেন? তার কাছে নবুয়াতের প্রমাণও চান নাই, যে তুই যে আল নবী তোর প্রমাণ কি, তুই যে আল্লাহর রসুল তার প্রমাণ কি? বোঝা গেল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আর রসুল আসার কোন পথ খোলা থাকলে তাহলে আমরা তার কাছে প্রমাণ চাবো, যেহেতু রাস্তাই খোলা নাই। যদি কোন ব্যক্তি নবুয়াত দাবি করে, রেসালাত দাবি করে, সঙ্গে সঙ্গে বুঝতে হবে আল্লাহর নবী যাদের সম্পর্কে সাবধান করেছেন দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, এটা তারই একজন। আল্লাহর নবী নিজে কোনো প্রমাণ চান নাই, চিঠি লিখলেন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাযযাব, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইয়ামানের মিথ্যাবাদী মুসাইলামার প্রতি সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়েত অনুসরণ করেছে। ফাইনাল আরদা কুল্লুহা লিল্লাহ, জমিন অর্ধেক তোমার অর্ধেক আমার তা না, গোটা জমিনের মালিক আল্লাহ এবং তিনি যাকে ইচ্ছে করে তাকে নবুয়াত দান করেছেন, আমাকে তিনি গোটা জমিনের রসুল করে পাঠিয়েছেন। ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি গোটা পৃথিবীর মানুষের কাছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে, কোন রঙের পার্থক্য নেই, এলাকার পার্থক্য নেই, সমস্ত রঙের মানুষের কাছে, সমস্ত কালারের মানুষের কাছে, সমস্ত ভাষার মানুষের কাছে, সমস্ত এলাকার মানুষের কাছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে আমি সমস্ত মানুষের প্রতি রাসূল হিসাবে আল্লাহর পক্ষ থেকে আগমন করেছি। কোন রসুল আসার সুযোগ নেই, মুসাইলামাকে জবাব দিয়ে দিলেন কোন নবী রসুলের কোন সুযোগ আছে আর? এরপর আসুন সাহাবীদের এজমা, এজমার মধ্যে সমস্ত সবচেয়ে বড় এজমা সাহাবীদের এজমা। আল্লাহর নবীর মৃত্যুর পরে চতুর্দিকে ফিতনা দেখা দিল, এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহর নবীর মৃত্যুর পরে একদিকে রোম পারস্যের সম্রাটটা আগের থেকে ওপ পেতে আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরলে আমরা হামলা করব, একদিকে অবস্থা, আর একদিকে মুসালামাতুল কাজ্জাবের নবুয়াত খুব জোর সরে চলা শুরু করলো। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছে, একদল মোর্তাদ ওখানে গিয়ে মরিদ হয়ে গেছে। এরপরে মুসলমানদের মধ্যে একদল মানুষ যারা মুনাফিক ছিল তারা মোর্তাদ হয়ে গেল, ধর্ম ত্যাগ করল। আল্লাহর নবীর জীবদ্দশায় একটা যুদ্ধের জন্য একটা দল তৈরি করেছিলেন আল্লাহর নবীর পালক নাতি উসামার নেতৃত্বে। এটাও আল্লাহ নবীর অবস্থা খারাপ দেখে তারা রয়ে গেছিল, এদের পাঠানোর বিষয়। আর একদিকে একদল লোক যাকাত দিতে অস্বীকার করল, চতুর্মুখী ফিতনা। ওমর ইবনুল খাত্তাবের মতো লৌহ মানব আবু বকরকে গিয়ে অনুরোধ করছে যে আবু বকর, এই মুহূর্তে চতুর্মুখী সমস্যা, যারা যাকাত দিতে অস্বীকার করেছে এরা তো আর ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাই, এদের বিরুদ্ধে এখন কিছু বলার দরকার নাই। আগে অন্য বিষয়গুলো মুরতাদদের বিচার করে নেই, মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবী দেবতাকে বিচার করে নেই, ওর সাথে যুদ্ধ করে এরপরে আমরা এদেরকে দেখব, যেহেতু এরা ইসলাম থেকে সরে যায় নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কি কঠোর, এবার স্থির, এটার নাম ইমানি দৃঢ়তা, আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর নবীর মৃত্যুর পরেও ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে নেমে গেছেন, যে বলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছে তার গর্দানটা উড়িয়ে দেব, যে কারণে সাহাবীদের মধ্যে বিষয়টা স্পষ্ট ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ওই দিন আল্লাহর রাসূল সরকার একটু সুস্থ ছিলেন, উনি কোন খ্যাত খামারে গিয়েছিলেন, খবর পেয়ে দ্রুত চলে আসলেন। আল্লাহর নবীর লাশ যেখানে রাখা ছিল আয়েশার হুজরা যেখানে এখন কবর, ওখানে ঢুকে পড়লেন, চাদর দিয়ে ঢাকা দেখলেন, চাদরটা খুললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেলেন আর বললেন, তিবতা হাইয়্যুনা মাইয়্যিতান ইয়া রাসূল, আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থা পবিত্র, এই বলে আবার চাদরটা ঢেকে জনসমক্ষে আসলেন। লোকেরা চিন্তা করলো যে এইবার সঠিক খবর পাওয়া যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম এসে যে ঘোষণা করেছেন মুসলিম জাতির জন্য বিরাট শিক্ষা, একদিকে দৃঢ়তা একদিকে আকীদা পরিষ্কার করে দিলেন। তিনি শুরুতে করে বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু কদ মাতা। ও মুসলমানেরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা যারা করতে, তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো আল্লাহ তাআলা জীবিত আছেন। এরপরে কোরআনের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। এই পুরো আয়াত পড়লেন যেটা হুনাইনের যুদ্ধে নাযিল হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন খবর হয়ে গেছিল, সেই সময় নাযিল হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর একজন রাসূল, ইতিপূর্বে যত নবী রসুল দুনিয়াতে আগমন করেছেন তারা সকলেই মরে গেছেন, আফাই মাতা ও কুতিলা, এখন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যান অথবা নিহত হন, আফা ইম্মাতা ও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তাহলে আবার সেই পশ্চাতে ফিরে যাবে, সেই জাহিলি যুগে ফিরে যাবে? এ আয়াত শোনা মাত্র, আবু বকরের আয়াত শোনা মাত্র অমরের হাত থেকে তরবারি পড়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারল, নিশ্চিত হলেন যে আল্লাহ রাসূল আর দুনিয়াতে নেই, সকলের চোখে পানি আসলো। আবু বকর এখানেও দৃঢ়তার পরিচয় দিলেন। এরপরে এই বিষয়টা যখন আসলো, ওমর বিন খাত্তাবের মতো লৌহ মানব গিয়ে বলছে যে আবু বকর, এই মুহূর্তে চতুর্মুখী সমস্যা, যারা যাকাত দিতে অস্বীকার করেছে ওরা তো ইসলাম থেকে সরে যায় না, ওদের বিরুদ্ধে এখন যুদ্ধ করার দরকার নাই। বুখারীর হাদিস, আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, ও ওমর, জাহেলী যুগে সিংহের মতো গর্জে উঠতে আর ইসলামের মধ্যে এসে এখন শিয়াল হয়ে গেছ, জেনে রাখো আল্লাহর কসম, যারা নামাজের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য করেছে, নামাজ আদায় করবে যাকাত দিবে না, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। শুধু তাদের বিরুদ্ধে নয়, আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা যাকাত দিত, এখন যদি সেই বকরির বাচ্চা পর্যন্ত যাকাত দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে লড়াই করব। যারা উটের যাকাত দেওয়ার সময় উটের সঙ্গে রশিটা দিত, আজকে যদি সে রশ্মি দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। পরিষ্কার হয়ে গেল, ওমর বুঝতে পারলেন যে এটা ইমানই তাকত, ইমানই শক্তি। সঙ্গে সঙ্গে তিনিও একমত হয়ে গেলেন। এরপরে দেখা গেল যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। যারা জাকাত দিতে অস্বীকার করলো তারা বলল আমরা জাকাত ঠিক মতো দিব। ওদিকে যারা হামলার জন্য প্রস্তুত নিয়েছিল তারা বুঝতে পারলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবু বকর নেতৃত্বের যোগ্য তৈরি হয়েছেন, তিনি আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেভাবেই দিবেন। এরপরে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে সৈন্য পাঠানো হল, ইয়ামামার যুদ্ধ হল, প্রায় 10,000 সাহাবী সেখানে শহীদ হলেন। এরপরে মুসাইলামাতুল কাযযাবকে সেখানে জবাই করা হল। বোঝা গেল সাহাবায়ে কেরাম কি মুসাইলামাতুল কাযযাবের কাছে কোন দলিল চেয়েছিল? আল্লাহর নবীর নবুয়তের পরে আর কোন নবী যদি আসার সুযোগ থাকত, আল্লাহর নবী নিজে ওই মুসাইলামাতুল কাযযাবের কাছে প্রমাণ চাইতেন। নবীর পরে নবীর সাহাবীরা মুসাইলামাতুল কাযযাবের কাছে প্রমাণ চাইতেন, কোন প্রমাণ চান নাই, বরং বিনা প্রমাণে যেহেতু নবুয়ত আসার কোন সুযোগই নেই, সুযোগ থাকলে প্রমাণ চাওয়া হয়, যেহেতু নবী রসুলের দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবীকে দিয়ে নবুয়তকে মোহর করে দেওয়া হয়েছে, আল্লাহর নবীর সর্বশেষ মেহমান, সর্বশেষ বক্তা এসে গেছেন, এরপরে আর কোন নবী আসবেন না, সেজন্য সাহাবায়ে কেরাম মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, কোন প্রমাণ চাইতে যান নাই। অমুসলমান পরিষ্কার হয়ে গেল, কিয়ামত পর্যন্ত যত নবী আর রসুলের দাবিদার আসবে, সাহাবায়ে কেরাম যেভাবে মুসাইলামাতুল কাযযাবকে দুনিয়াতে বিদায় করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যত মিথ্যা নবীদার নবী রসুল দাবি করবে তাদের পরিণতি হচ্ছে তাকে হত্যা করে দিতে হবে। আজকে বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানির উম্মত আছে, মসজিদ আছে, বক্সিবাজার যান, এইগুলো কোত্থেকে আসলো? এই গোলাম আহমদ কাদিয়ানি নবুয়ত দাবি করেছে, এর জন্ম হয়েছিল পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়, ইংরেজ শাসনের আগ মুহূর্তে 1839 অথবা 1840 তার জন্ম হয়েছিল পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে। এরপরে দেখা যায় যে 1857 সালের হাঙ্গামার সময় ওই যে যুদ্ধ হল সে সময় তার বয়স ছিল 16-17 বছর। এরপরে সে আস্তে আস্তে মাদ্রাসায় পড়ে আর কিতাবাদি পড়ে, প্রথমে খুব বুজুর্গ হয়, এরপরে আস্তে আস্তে পীর হয়, সুফি। এরপরে সে দাবি করল মুজাদ্দিদ। কি দাবি করল? মুজাদ্দিদ। যেমন দাবি করে আমাদের দেশে বহুত মুজাদ্দিদ আছে, এই সিলসিলা এইভাবেই চলে সব, মুজাদ্দিদ সংস্কারক। এরপরে আস্তে আস্তে কিছুদিন পরে দাবি করল জিল্লি নবী, মানে ছায়া নবী, পূর্ণাঙ্গ নবী না। এরপরে এরপরে গিয়ে 1891 সনে সে দাবি করল মাসিহে মাউউদ। তার আগে দাবি করছে ইমাম মাহদি, এরপরে মাসিহে মাউউদ, ঈসা আলাইহিস সালাম যে আসবে এই সেই ঈসা। এরপরে 1901 সালে গিয়া সে দাবি করল আমি এখন পূর্ণাঙ্গ নবী। এই নবীর ওহিও আছে কতগুলো, আমি আলোচনা করবো, তার হাদিস আছে আমার কাছে, তাদের কোরআনের তর্জমা আছে, এগুলো ভাষা সবই আছে। এই নবী দাবি করল, ইংরেজরাও তখন, যেহেতু তখন ইংরেজ বিরোধী আন্দোলন হচ্ছিল ভারতবর্ষে, এই কথা আমি আগেও বলেছি, ইংরেজরা এই দেশ যখন দখল করল তখন তারা এদেশে দালাল পাঠালো, গোয়েন্দা পাঠালো, আমরা ভারতবর্ষ দখল করেছি, আমাদের শাসন কিভাবে স্থির হতে পারে সেজন্য রিপোর্ট তৈরি করো। ভারতবর্ষের থেকে 3 বছর ঘুরে তারপর রিপোর্ট তৈরি করা হল, ভারতবর্ষে ইংরেজদের শত্রু হিন্দু নয়, বৌদ্ধ নয়, অন্য কোন ধর্মের লোকেরা নয়, একমাত্র শত্রু মুসলিম জাতি। যতদিন পর্যন্ত এই দেশে মুসলমান থাকবে ততদিন পর্যন্ত ইংরেজরা তাদের শাসনকে পাকাপোক্ত বলে মনে করতে পারে না, কারণ মুসলিমদের কোরআন আছে। মুসলিম মানেই হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী, তারা অন্য কারোর সামনে আত্মসমর্পণ করবে না। মুসলিমদের একজন নেতা আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামত পর্যন্তের জন্য নেতা। মুসলিমদের দীন আছে, তারা কারো সামনে মাথা নত করবে না। সুতরাং যদি এই দেশ থেকে মুসলিমদেরকে বিদায় করা যায় তাহলেই কেবলমাত্র তোমাদের শাসন স্থায়ী হবে। এজন্য কিছু রিপোর্ট দেওয়া হলো, পরামর্শ দেওয়া হলো, ইংরেজরা পরামর্শ আগেও দিয়েছে এখনো দিচ্ছে, মিলও আছে অনেকটা। পরামর্শ দিল, এক নাম্বার কাজ হল মুসলমানদের প্রাণ স্পন্দন কোরআনুল করিমকে জ্বালিয়ে দিতে হবে। দুই নাম্বার কাজ হল এই কোরআন যেখান থেকে প্রচারিত হয় মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস করতে হবে। তিন নাম্বার কাজ হল এই কোরআনের পক্ষে যে আলেমরা প্রচার করে এদেরকে হত্যা করতে হবে। ইতিহাস যারা জানেন তারা জানেন, এরপরে ইংরেজদের এই সব প্ল্যান বাস্তবায়ন করার জন্য কাজ হাতে নেওয়া হল। ভারতবর্ষের গোটা ভূখণ্ডের প্রায় এক চতুর্থাংশ জমি ছিল মাদ্রাসা মসজিদের নামে অকফুকৃত। দিল্লি শহরে প্রায় 1200 মাদ্রাসা ছিল, অকফ সম্পত্তিগুলো বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হল, মাদ্রাসা মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হল, কিছু বড় বড় মসজিদ মাদ্রাসাকে ঘোড়া রাস্তাও বানানো হল। এরপরে ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক ডক্টর টমসন লিখেছেন, দিল্লি শাহী মসজিদের সামনে এবং লাহোর জামে মসজিদের সামনে 300,000 কোরআনুল করিমকে একাত্র করে আগুনে পোড়ানো হয়েছে। এরপরে ওলামায়ে কেরামদের হত্যা করা শুরু হল, ওলামায়ে কেরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছে। দিল্লির চাঁদনি চক থেকে খৈবর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে এক একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে আগুনে পোড়ানো হল। তিনি লিখেছেন, আমার তাবুতে গিয়ে মানুষ পোড়া গন্ধ পেলাম, তাবুর পিছনে গিয়ে দেখলাম 40 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আমার সামনে আরো 40 জনকে আনা হল, বলা হচ্ছে মৌলবীর দল, হয়তো ইংরেজ শাসনের সামনে মাথা নত করবি, ওদের আনুগত্য করবি, নতুবা তোদেরকেও পোড়ানো হবে যেরকম ভাবে 40 জন পোড়ানো হচ্ছে, বশীভূত করে দেওয়া হচ্ছে। ডক্টর টমসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম, ওই 40 জন আলেম প্রত্যেকে আগুনে পুড়তে রাজি হলো, মরতে রাজি হলো, ইংরেজ শাসনের সামনে আনুগত্য করতে মাথা নত করতে রাজি হয় না কেউই। তাদের মুখে কবিতা ছিল, ডরতে নেই দুনিয়া মে মুসলমানো কে শীশে, জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে, নাহনু লযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমাদের দেহের সঙ্গে জান থাকা পর্যন্ত আমরা কারো সামনে মাথা নত করতে জানি না। মর্দে মুমিন বাতিল সে হারগিজ খৌফ খা সকতা নেহি, সর কাটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নেহি। ওরা আমাদের হত্যা করলো, মসজিদ মাদ্রাসা বন্ধ করলো, কোরআন শরীফ পুড়িয়ে ফেললো, তারপরেও দেখে যে ইংরেজ বিরোধী আন্দোলন আরো দাবা আন্দোলনের মতো ছড়িয়ে পড়েছে। আবার পরামর্শে বসলো, পরামর্শদাতাদেরকে ডাকা হল, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, কেন এখনো ইংরেজ বিরোধী আন্দোলন চাঙ্গা হচ্ছে? তখন ছোট ছোট বাচ্চা হাফেজদেরকে নিয়ে, 8-9 বছরের হাফেজদেরকে নিয়ে ওদের সামনে হাজির করে বলল, তোমরা যে কোরআন পড়িয়েছ, কাগজের কোরআন পড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা মসজিদ বন্ধ করেছ, ইটের আর কাঠের মাদ্রাসা বন্ধ করেছ, জেনে রাখো এই প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে, কালকে আবার তারা পুরা কোরআনকে জীবিত করতে পারবে। কোরআন তোমাদের পক্ষে ধ্বংস করা সম্ভব নয়। বাস্তব কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দুনিয়ার কাফের মুশরিক মুরতাদেরা চায়, মুনাফিকরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করতে, আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, দুনিয়ার সমস্ত কাফের মুশরিক মুরতাদ একাত্র হয়ে চেষ্টা করলেও কোরআনকে ধ্বংস করতে পারবে না। ইংরেজরা পেরেছে, বোঝা গেল যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের আইন যাদের ভালো লাগে না, কোরআন হুকুম দিয়েছে পর্দা করো, ইফতিজিং বন্ধ হয়ে যাবে, কোরআনের স্পষ্ট আয়াত, ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মুমিনদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে বলুন, তারা যেন নিজের উপরে জিলবাব করে নেয়, পর্দা করে নেয়, হিজাব করে নেয়, এটা যদি করা হয় তাহলে ওদেরকেও কষ্ট দিবে না, উত্তপ্ত করবে না, ইফতিজিং করবে না। ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছিলেন ইফতিজিং বন্ধ করার জন্য, সেই হুকুমকে বাতিল করে যদি ইফতিজিং বন্ধ করতে চায়, বন্ধ হবে না, আরো বাড়বে, আরো বাড়বে। সুতরাং আজকে আমরা প্রশাসনকে জানাতে চাই, যদি সত্যিকারই তোমরা ইফতিজিং বন্ধ করতে চাও, কোরআনের বিধানের সামনে চলে আসো। কোরআন যে বিধান দিয়েছে, ওরা যদি ইফতিজিং করে তার বিচার আছে, যে না করলে, অবিবাহিত হলে ওদেরকে জনসমক্ষে আনো, পল্টন ময়দানে জমা করো, রেডিও টিভি মিডিয়া সব জড়ো করো, এদের সামনে 100 দররা মারো, আর বিবাহিত হলে পরে ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। এই দৃশ্য যারা দেখবে, যারা শুনবে, জীবনে আর ইফতিজিং এর নাম মুখে নেবে না। সেই আইনকে বাতিল করে ইফতিজিং বন্ধ করতে চাচ্ছে, বন্ধ হবে না, আর বাড়বে। আজকে মেয়েরা কেন আত্মহত্যা করছে চিন্তা করো। তোমাদের কাছে বিচার নেই, একটা মেয়ে যখন ধর্ষিত হয়, এরপরে যখন থানায় মামলা করতে যায়, সেখানে পুলিশদের কাছে আবার আর একবার ধর্ষিত হতে হয়, এরপরে সাংঘাতিক মানে সাংবাদিকরা আসে, এই সাংবাদিক নামক সাংঘাতিক লোকেরা এসে আবার তন্ন তন্ন করে জিজ্ঞেস করে, এই নারীটা আবার তৃতীয়বার ধর্ষণের শিকার, ঠিক কিনা? এই কারণে কোন ভালো মেয়ে, কোন লজ্জাবতী মেয়ে, সে নিজেকে প্রকাশ না করে দুনিয়ার থেকে মৃত্যুর পথকে বেছে নিয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন ইফতিজিং বন্ধ করতে হলে কি আইন দিতে হবে, সেজন্য কঠোর আইন দিয়েছেন। এই আইন যদি এই সমাজে চলত, তাহলে কি স্কুল কলেজের সামনে, মহিলা স্কুলের সামনে, কলেজের সামনে এই যুবক ছেলেগুলো এতিমের মতো দাঁড়িয়ে থাকত? পুলিশ গিয়ে ওদের পিটিয়ে তারপর হাড্ডি গুড়ি গুড়ি করে দিত, ঠিক কিনা? আল্লাহর আইনকে বাতিল করে ইফতিজিং বন্ধ করা কেয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এজন্য মনে রাখতে হবে, ইংরেজরা ও কোরআনের বিরুদ্ধে, আমি সেখান থেকে চলে গেছি আরেকদিকে, ইংরেজরা কোরআনকে বন্ধ করতে চেয়েছে, কোরআন বন্ধ হয়েছে না, ওরা বন্ধ হয়ে চলে গেছে। জেনে রাখতে হবে, যেই সমাজ, যেই জাতি কোরআনের সঙ্গে বেয়াদবি করে, কোরআনের কোন হুকুমকে বাতিল করে, কোরআনের হুকুমকে পছন্দ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে ধ্বংস করে ছাড়েন, অপমান করে ছাড়েন, বেইজ্জত করে ছাড়েন। ইংরেজরা সেভাবে চেষ্টা করলো, কাজ হল না। এরপরে জঘন্যতম চক্রান্তে লিপ্ত হল, যেই চক্রান্ত আপনারা জানেন। এরপরে শুরু হলো যে আমরা মাদ্রাসা ধ্বংস করে ভুল করেছি, একদিকে আলেমদেরকে মারতে হবে, আর একটা কাজ করতে হবে, দুইটা ভাগ করতে হবে। কটা ভাগ করতে হবে? সবাইকে মারলে আমরা টিকতে পারবো না, দুইটা ভাগ করতে হবে। একটা ভাগ হবে ইংরেজদের পক্ষে, আর একটা হবে বিপক্ষে। একটার নাম দেওয়া হবে মডারেট মুসলিম, কি নাম দেওয়া হবে? মডারেট মুসলিম। আর একটার নাম দেওয়া হবে চরমপন্থী মুসলিম। একটার নাম দেওয়া হবে মডারেট মুসলিম, আর একটা নাম মৌলবাদী মুসলিম। দুইটা ভাগ করে ফেলো। সেই ভাগ করতে গিয়ে কিছু দালালের প্রয়োজন ছিল, দুইটা বড় বড় দালালকে তারা তৈরি করেছিল। একটা দালালের নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, আর একটার নাম হচ্ছে আহমদ রেজা খান বেরিলি। এই দুই দালাল সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে হবে। বর্তমানেও এইরকমই চলছে। আপনারা দেখেন, এই যে আমেরিকার একটা রিপোর্ট আমি আগে কিছু অংশ শুনিয়েছিলাম, সেখানেও আছে বর্তমান রিপোর্ট। এটা এখানে বলেছে 2007 দেওয়া রিপোর্ট, সেখানে বলেছে যে আমাদের র্যান্ড মুসলিম, র্যান্ড ইনস্টিটিউটের একটা গবেষণা থেকে বলছি, র্যান্ড মুসলিমদের কাজ অর্থাৎ লেখা, তাদের বই পুস্তকগুলো কম খরচে ভর্তুকি দিয়ে বিতরণ করো। ওদের পক্ষে জারেমরা এদের লেখাগুলো ভর্তুকি দিয়ে, ওদের পয়সা দিয়ে সাহায্য করো। দুই নম্বর লেখছে যে তাদেরকে, অর্থাৎ মডারেট মুসলিমদেরকে উৎসাহ দান করা জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে লেখার জন্য, যুবকদেরকে যেন তারা মডারেট বানায়, আধুনিক মুসলিম মানে ইসলামের কিছু মানবে কিছু মানবে না। এরপরে লেখছে যে তাদের, অর্থাৎ মডারেট মুসলিমদের দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ইসলামের পাঠ্যক্রমে ঢুকিয়ে দেওয়া, যেটা বর্তমানে হচ্ছে। আজকের যে শিক্ষানীতি বা নীতিমালা তৈরি করা হয়েছে, এর মধ্যে কোরআন শিক্ষার কোন স্থান নাই। ও আমার জাতি, যদি কোন জাতি কোরআন শিক্ষার থেকে দূরে থাকে, কোরআনের আলো থেকে দূরে থাকে, সে মানুষ না পশু? কোরআন পরিষ্কার বলে যে পশু। এই পশুগুলোকে দিয়ে দুনিয়াতে কোনো কাজ হবে নাকি? এরা তো ইফতিজিং করবি, পশু দিয়ে কি করে? পশুর কোন লজ্জা আছে নাকি? কুত্তার কোন লজ্জা আছে? কুত্তা রাস্তায় একটা মেলামেশা করে, ছাগল একটার সঙ্গে মেলামেশা করে, গরু মেলামেশা করে, কোন লজ্জা আছে? যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো না ঢুকবে তারা কি করবে? কোন মাদ্রাসার ছেলে এটিং করে? কোন মাদ্রাসায় জঙ্গিবাদী পাওয়া যায়? যা তো পাওয়া যায় সব কোথায় পাওয়া যায়? কাজেই বুঝতে হবে আমাদের এইগুলো এখানে বলা আছে। এরপরে আরেকটা লেখছে যে প্রাক ইসলামী এবং ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যমে ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা এবং সে সম্পর্কে সচেতনতাকে উৎসাহিত করা। তার মানে ইসলামের আগের ইতিহাস মানুষকে আবার সচেতন করাও, মিশরে গিয়ে ফেরাউনদের ইতিহাস পড়াও, সৌদি আরবে গিয়ে মুসলিমদের আল্লাহ নবীর আগের যে ইতিহাস ছিল জাহেলী যুগের সেই ইতিহাসগুলো তাজা করো। বাংলাদেশে শাহপরাণ, শাহ মাকদুম, শাহ জালাল এদের ইতিহাস দরকার নাই, কবর বানাইয়া মাদার পূজা করো, এদের ইতিহাসের ধারে কাছে যেও না। ওনাদের ইতিহাস যদি কেউ পড়ে তাহলে সেই দেশে ইসলাম সার্কিট থাকতে পারবে? শাহজালাল ইমানি রহমতুল্লাহ কেন আসছিলেন? ইতিহাস পড়া দরকার, ইতিহাস রাখবে না, ইতিহাস করে চলে যাবে অন্যদিকে, এইভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এরপর লেখছে যে পাঁচ নাম্বার দিচ্ছে যে সুফিবাদের জনপ্রিয়তাকে এবং গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করো। সুফিবাদ এটা কেন, এটা আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ পরে আলোচনাগুলোতে। এটা তাসাউফকে তারা ভালোবাসে সেজন্য না, খুশি হওয়ার কারণ নাই যে আমেরিকা তাসাউফকে ভালোবাসে, বরং এজন্য যে সুফিবাদের মধ্যে ঢুকলে তারা আসতে এমনি জেহাদ থেকে সরে যায়। জেহাদের অর্থ হলো নফসের জেহাদ, অস্ত্রের জেহাদ দরকার নাই। গোলাম আহমদ কাদিয়ানিও ইংরেজদের বিরুদ্ধে প্রথম পক্ষে, ইংরেজদের পক্ষে মুসলমানদের বিপক্ষে প্রথম ফতোয়া দিয়েছে, জেহাদকে নাম ছোড় দোয়ায় ভাইও, ইসলামে হারাম হয় কত্ল কেতাল। ইংরেজরা যাচ্ছে আল্লাহর ছায়া, আল্লাহর রহমত, কাজে এর বিরুদ্ধে জেহাদ করা যাবে না, যুদ্ধ করা যাবে না। এই ফতোয়া প্রথম দিয়েছে কে? গোলাম আহমদ কাদিয়ানি। এই জন্য সুফিবাদকে সে উৎসাহিত করতে বলেছে। এরপরে লিখেছে তাদের সাথে অবৈধ দল এবং কর্মকাণ্ডের সম্পর্ক প্রকাশ করো। যে কোন আলেম যদি কোরআন হাদিস সহি কথা বলে তারে বলে দাও যে জঙ্গিবাদের সাথে মিল আছে, এ জঙ্গিবাদী করে, এ অমুক করে, হরকুতুল জিহাদ করে, জেএমবি করে, অমুক করে, তমুক করে, এইভাবে একটা সাথে লাগাই দাও, তাহলে সে এমনি বন্ধ হয়ে যাবে। লেখা আছে পরিষ্কার, কাজে বুঝতে হবে এই দেশেও যেগুলো হচ্ছে এখন, যে আলেম কোরআন হাদিসের কথা বলে কিছু লোকেরা তার কথার থেকে কি পায়? জেহাদের কথা বললে যদি জঙ্গিবাদী হয় তো জেহাদের কথা কোরআনে আছে, জেহাদের কথা হাদিসে আছে, জেহাদের কথা আল্লাহর নবীর জীবনে আছে, আল্লাহর নবী নিজে গোটা জীবনে ২৭টা যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন, কোরআন হাদিস ভরা জেহাদ। যদি জেহাদের কথা অপরাধ হয় তাহলে কোরআনের মধ্যেও কি আছে? এই জন্য ভালো করে বুঝতে আল্লাহকে ভয় করতে হবে। তারপর লেখছে মৌলবাদী, চরমপন্থী ও সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কাজের জন্য তাদের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা করার থেকে বিরত থাকো। মানে মুসলমানদের যে বীর পুরুষরা আছে ওদের বীরত্ব বয়ান করবে না, ওদেরকে কাপুরুষ বলবা। ওদের সৈনিকেরা, ইসরায়েলের সৈনিকেরা বালুর বস্তার ভিতরে ঢুকে তারপরে ট্যাঙ্কের গোলা নিয়ে একটা গুলি ছড়ে পালাই যায়, এরা বীর পুরুষ। আর ওদের ট্যাঙ্কের সামনে একটা শার্ট পরে, একটা পাজামা পরে, পাথর নিয়ে বুকে দাঁড়িয়ে তারপর পাথর মারে, এরা হলো কাপুরুষ, এরা হলো কাপুরুষ। মিডিয়ার কাজ এটা, লিখে দিয়েছে এটা, তাদেরকে মানসিকভাবে বিশৃঙ্খল এবং কাপুরুষ ব্যক্তি হিসেবে প্রচার করো। এবার আরো অনেকগুলো আছে, মৌলবাদী ও জঙ্গি গ্রুপগুলোর দুর্নীতি, বিশ্বাসঘাতকতা এবং পাপাচারের ব্যাপারে অনুসন্ধান করার জন্য সাংবাদিকদের উৎসাহ দান করো। অর্থাৎ মৌলবাদী যারা, ওদের ভাষায় যারা পিওর মুসলিম, এদের পিছনে আগে ওদের দোষগুলো বাইর করো, কোন জায়গায় আর কি দোষ আছে এই দোষগুলো খুঁজে খুঁজে বাইর করো। আসেন এই দেশে, আমাদের এলাকাতেও আস দেখবেন, এলাকায় বহু লোকেরা আছে আমার বিরুদ্ধে কেবল তালাশ করে কেমনে একটা দোষ পাওয়া যায়। যদি কোন একটা দোষ পাওয়াই গেল একেবারে তাদের আর সাংবাদিকরা না, নিজেরা ঘুরে ঘুরে তাদের পোস্টার বিলি করে, ঠিক কিনা? আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন, আমরা পার্বত্য অঞ্চলে একটা সুন্দর একটা স্কিম নিয়েছিলাম খ্রিস্টানদেরকে মুসলিম বানানোর, সেইটাকে তারা কত কালারিং করে প্রচার করলো। আর এই দেশের কিছু মৌলবী এলাকার মৌলবী নিজের পয়সার টাকা দিয়ে, নিজের পকেটের টাকা দিয়ে আমার বিরুদ্ধে পোস্টার করেছে, এলাকায় ছেড়েছে, ডাকে ছেড়েছে, ৬ টাকার টিকিট লেগেছে এক একটায়, এরকম প্রায় কয়েক হাজার চিঠি বিলি করেছে। ভাইরা আমার, এটাই এখানে লেখা আছে, মৌলবাদী ও জঙ্গিবাদী জঙ্গি গ্রুপগুলোর দুর্নীতি, বিশ্বাসঘাতকতা এবং পাপাচারের ব্যাপারে অনুসন্ধান করো এবং এজন্য সাংবাদিকদেরকে উৎসাহিত করো। মৌলবাদীদের মধ্যে বিভেদ বিভাজনকে উৎসাহিত করো, মানে বিভেদ বিভাজন সঙ্গে দাও, ওদের মধ্যে তাফরিক করে দাও, এটা হচ্ছে এখন। এই জন্য আমাদের মনে রাখতে হবে এই কুফফারদের চক্রান্ত, এটা আগেও ছিল এখন আছে, ইংরেজরা সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য দুইজন লোককে তৈরি করেছিল ভারতবর্ষে, একজনের নাম গোলাম আহমদ কাদিয়ানি আর একজনের নাম আহমদ খান রেজা বেরেলভি কাদিনী সম্পর্কে আরো আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।